ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير يا এইজন্য যে আল্লাহ সত্য এবং তিনিই মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور এবং কিয়ামত আসবে ইহাতে কোনো সন্দেহ নাই এবং কবরে যাহারা আছে তাদেরকে নিশ্চয়ই আল্লাহ উত্থিত করিবেন ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে জ্ঞান না আছে পথনির্দেশ না আছে কোনো দীপ্তিমান কিতাব ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق شه بيتندا كوري غاڑ باكايا لوگ در كي اللار پتوئي ته برشت كوري بار جنن تهار جنن لانچنا اچه ايهو لوكي এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আশ্বাত করাইব দহন যন্ত্রণা ذালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ সেদিন তাহাকে বলা হইবে ইহা তোমার কৃতকর্মেরই ফল কারণ আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহর ইবাদত করে দ্বিধার সঙ্গে তার মঙ্গল হইলে তাহাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটিলে সে তার পূর্বাবস্থায় ফিরিয়া যায় সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে ইহাই তো সুস্পষ্ট ক্ষতি ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়াল দালালুল বাঈদ সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহার কোনো অপকার করিতে পারে না উপকারও করিতে পারে না ইহাই চরম বিভ্রান্তি ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد جهارا إيمان آنه و شدكر مكره الله أبشوي تادر كه داخل كوري بن جنات جهار نمنو دشي نو دي پرباهي تو আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন মান কানা ইয়াযুন্নু আন লান ইয়ানসুরাহু আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই সুম্মা লিয়াকতা فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ যে কেহ মনে করে আল্লাহ তাহাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করিবেন না সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক পরে উহা বিচ্ছিন্ন করুক অতঃপর দেখুক তার প্রচেষ্টা তার আক্রোশের হেতু দূর করে কিনা وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد. এইভাবে আমি সুস্পষ্ট নিদর্শন রূপে উহা অবতীর্ণ করিয়াছি আর আল্লাহ তো যাহাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন. إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد. নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ইয়াহুদি হইয়াছে, যাহারা সাবিঈ খ্রিস্টান ও অগ্নি পূজক, এবং যাহারা মুশরিক হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ তো সমস্ত কিছুর সম্মুখ প্রত্যক্ষকারী। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যাহা কিছু আছে আকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য চন্দ্র নক্ষত্র মণ্ডলী পর্বতরাজি বৃক্ষলতা জীব জন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকেই, আবার অনেকের প্রতি অবধারিত হইয়াছে শাস্তি। আল্লাহ যাহাকে হেয় করেন তাহার সম্মানদাতা কেহই নাই, আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। হাযানি খসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারি ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। ইহারা দুইটি বিবদমান পক্ষ, তারা তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে। যারা কুফরি করে তাহাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাহাদের মাথার উপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যাহা দ্বারা উহাদের উদরে যাহা আছে তাহা এবং উহাদের চর্ম বিগলিত করা হইবে। ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ, এবং উহাদের জন্য থাকিবে লৌহ মুদগর। كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق. যখনই উহারা যন্ত্রণা কাতর হইয়া জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে, তখনই তাহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে। উহাদেরকে বলা হইবে আস্বাদন কর দহন যন্ত্রণা। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়ালুলুআ ওয়ালিবাসুহুম ফিহা হারির। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহাদেরকে অলঙ্কৃত করা হইবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের। ওয়াহুদু ইলা ত্বাইয়িবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামীদ,

ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ইহাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করিলে ইহা তো তাহার হৃদয়ের তাকওয়া সঞ্জাত لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق এই সমস্ত আনামে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য অতঃপর উহাদের কুরবানি স্থান প্রাচীন গৃহের নিকট وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করিয়া দিয়াছি তিনি তাহাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়াছেন সেগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং তাহারের নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون যাহাদের হৃদয়ে ভয় কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হইলে যারা তাহাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে এবং আমি তাহাদেরকে যে রিজিক দিয়াছি তা হইতে ব্যয় করে وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون এবং উষ্ট্রকে করিয়াছি আল্লাহর নিদর্শনগুলির অন্যতম তোমাদের জন্য উহাতে মঙ্গল রইয়াছে সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো যখন উহারা কাঠ হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাচনাকারী অভাবগ্রস্তকে এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোশত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকওয়া এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদেরকে إن الله لا يحب كل خوان كفور অবশ্যই আল্লাহ রক্ষা করেন মুমিনদেরকে তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير যুদ্ধের অনুমতি দেওয়া হইল তাহাদেরকে যারা আক্রান্ত হইয়াছে কারণ তাহাদের প্রতি অত্যাচার করা হইয়াছে আল্লাহ নিশ্চয়ই তাহাদেরকে সাহায্য করিতে সম্মুখ সক্ষম

والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা. لَيُدْخِلَنَّهُمْ مُدْخَلًا يَرْضَوْنَهُ وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ. তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল. ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور. ইয়াই হইয়া থাকে কোন ব্যক্তি নিপীড়িত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন আল্লাহ নিশ্চয় পাপ মোচনকারী ক্ষমাশীল. যালিকা বিআন্নাল্লাহ ইউলিজুল্লাইল ফিন্নাহারি ওয়া ইউলিজুন্নাহারা ফিল্লাইল ওয়া আন্নাল্লাহ সামিউন বাসীর. উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা. ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّمَا يَدْعُونَ مِن دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ. এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান. أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ. তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বারি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবী নিশ্চয় আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী পরিজ্ঞাত. লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন্নাল্লাহ লাহুয়াল গনিউল হামিদ. আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁরই এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসার্হ. أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَؤُوفٌ رَحِيمٌ. তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয়কে এবং তাহার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে আর তিনিই আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত. আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু. وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ. এবং তিনি তোমাদেরকে জীবন দান করিয়াছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন

إن الله سميع بصير الله ফেরেশতাদের মধ্য হইতে মনোনীত করেন বাণী বাহক এবং মানুষের মধ্য হইতে আল্লাহ তো সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তিনি তাহা জানেন এবং সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون هي مؤمنগণ তোমরা রুকু করো সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফল কাম হইতে পারো وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير এবং জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম এবং এই কিতাবেও যাহাতে রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য সুতরাং তোমরা সালাত কায়েম করো যাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনিই তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনিই